بسم الله الرحمن الرحيم আমরা মুসলিম জিহাদ আমাদের আল্লাহ প্রদত্ত ফরজসমূহের অন্যতম ফরজ জিহাদের মধ্যেই নিহিত আছে ঈমানের অগ্নি পরীক্ষা মুজাহিদে মিল্লাতের প্রতি জিহাদের উদাত্ত আহ্বান জানিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাহিত্য পরিষদ আপনাদের উপহার দিচ্ছে এমন কিছু ইসলামী সঙ্গীত যার মধ্যে রয়েছে জিহাদের জ্বালাময়ী প্রেরণা পরিবেশনায় আল হেরা শিল্পী গোষ্ঠী আল হেরা আল হেরা আল হেরা আল হেরা আল হেরা আল হেরা আল হেরা واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا ارشاد হচ্ছে তোমরা জিহাদ করো আল্লাহর জন্য যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য সুতরাং তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো তিনি তোমাদের মালিক অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী হে মুসলিম দাওয়াত ও জিহাদ এ তো তোমার আন্দোলনের বুনিয়াদ তাকবীর সে তো তোমার রণভূমি প্রকম্পনকারী ঈমানি হাতিয়ার তাই আর পিছনে নয় সামনে চলো অত্যাচার জর্জরিত সমাজ থেকে শিরক বিদআত দূরীভূত করে তাওহীদ প্রতিষ্ঠা করতে বজ্রনিনাদে তাকবীর দিয়ে এগিয়ে এসো ভুলে যেও না তুমি দ্বীনের মুজাহিদ মুখে নিয়ে তাকবীর ধ্বনি জাগো মুজাহিদ বীর জাহেলিয়াতের তার ভেঙে কাট জুলুম বাজের শির মুখে নিয়ে তাকবীর ধ্বনি জাগো মুজাহিদ বীর জাহেলিয়াতের তার ভেঙে কাট জুলুম বাজের শির আল কোরআন আর সহি হাদিসের সত্য ভুবনে আজ নিরঙ্কুশ ভাবে চলিতেছে যেন জাহেলিয়াতের রাজ মানুষ খাচ্ছে যত ধোকা ধর্মের নামে অধর্ম আর তাগুতের জয়গান ধর্মের নামে অধর্ম আর তাগুতের জয়গান নিখিল ভুবন কলুষ করিতেছে বাতিলের স্লোগান মুখে নিয়ে তাকবীর ধ্বনি জাগো মুজাহিদ বীর জাহেলিয়াতের তার ভেঙে কাট জুলুম বাজের শির আর নয় ঘুম জাগো মুজাহিদ অস্ত্র জিহাদি বজ্রাঘাতে বজ্র কণ্ঠে গাহ সবে তুলে জিহাদি দীপ্ত হাত, বজ্র কণ্ঠে গাহ সবে তুলে জিহাদি দীপ্ত হাত, মুক্তির কি পথ দাওয়াত জিহাদ, মুক্তির কি পথ দাওয়াত জিহাদ, মুখে নিয়ে তাকবীর ধ্বনি জাগো মুজাহিদ বীর, জাহেলিয়াতের তার ভেঙে কাটো জুলুম বাজের শির, জুলুম বাজের শির।